পথে বার নামো সাথী, পথে হবে পথ চেনা। পথে বার নামো সাথী, পথে হবে পথ চেনা। জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা, হবে চেনা হবে জানা। অনেক তো দিন গেল বৃথাই সংশয়ে, এসো এবার দ্বিধার বাধা পার হয়ে। অনেক তো দিন গেল বৃথাই সংশয়ে, এসো এবার দ্বিধার বাধা পার হয়ে। তোমার আমার সবার স্বপন মেলাই প্রাণের মোহানায়, কিসের মানা। হবে চেনা হবে জানা, পথে বার নামো সাথী, পথেই হবে পথ চেনা। তখন গান তুলে তুফান নবীন প্রাণের প্লাবনানে, দিকে দিকে কিসের বাধা। বিপদ বরণ মরণ হরণ চরণ ফেলে সে যায় হেঁকে। তখন গান তুলে তুফান নবীন প্রাণের প্লাবনানে, দিকে দিকে কিসের বাধা। বিপদ বরণ মরণ হরণ চরণ ফেলে সে যায় হেঁকে। তখন তো আর শোষণ বাঁধন মানব না, সবার দেশ সবার ছাড়া তো জানব না। তখন তো আর শোষণ বাঁধন মানব না, সবার দেশ সবার ছাড়া তো জানব না। পরোয়ানে আকাশ বাতাস হবে আশার পরোয়ানা, কিসের মানা। হবে চেনা হবে জানা, পথে বার নামো সাথী, পথেই হবে পথ চেনা। জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা, হবে চেনা হবে জানা, পথে বার নামো সাথী নামা।